الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকে প্রসঙ্গ হলো ওই যে গত ফিকহের প্রসঙ্গ হজের ব্যাপারগুলো হজের প্রকারভেদ হজ কয় প্রকার ও কি কি হজ হলো তিন প্রকার তিন ভাবে হজ করা যায় যে কোনো এক ভাবে করলে হজ কবুল হয়ে যায় অবশ্য তিনটের মধ্যে কোনটা ভালো শ্রেষ্ঠ আফজল সেটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে কিন্তু সহিহ হাদিস ভিত্তিক যেটা হলো সেটা বলবো ইনশাআল্লাহ তো হজ হচ্ছে তিন প্রকার নম্বর এক তামাত্তু হজ তামাত্তু মানে হচ্ছে ফায়দা লোটা লাভবান হওয়া উপকৃত হওয়া তামাত্তু হজে লাভবান হওয়া কিরকম হুজুর ব্যবসা বাণিজ্য না না না তার মানে আপনি এহরাম বেঁধে যাবেন এহরাম বেঁধে গিয়ে হয়তো অনেক আগে চলে গেছেন এবারে এহরাম অবস্থায় না থেকে এহরাম খুলে দিয়ে হজের দিন আসা পর্যন্ত মাঝের যে দিনগুলো আছে সেইগুলোতে আপনি উপকৃত হবেন কোন জিনিস দিয়ে যে জিনিস আপনার জন্য হারাম করা ছিল আপনি উপকৃত হবেন ফায়দা লুটবেন তারপরে হজের দিন এলে আবার নতুন করে এহরাম বাঁধবেন তার মানে বোঝা গেল কি দুবার এহরাম বাঁধতে হবে একবার মিকাত থেকে আর একবার নিজের বাসা থেকে একবার মক্কা থেকে মিকাত থেকে আর একবার মক্কার ভিতরে নিজের বাসা থেকে এমন কিছু মিনায় গিয়ে আপনাদেরকে স্থান দেয় তো মিনা থেকেই এহরাম বাঁধতে হবে মনে করুন চার তারিখে গিয়ে পৌঁছলেন মক্কা কি হজ করবেন তামাত্তু হজ তাহলে মিকাত থেকে এহরাম বেঁধে নেন এহরাম বেঁধে নিয়ে ওমরা নিয়ত করুন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআতান বিহা ইলাল হজ কিংবা আপনি বলতে না পারলে আল্লাহ আমি তামাত্তু হজের ওমরা নিয়ত করছি নিয়ত করে গেলেন ওমরা সেরে নিলেন ওমরা সারার পর চুল যথা নিয়মে চুল ছোট করে এহরাম খুলে দিলেন কত তারিখ আজকে চার তারিখ আর হজ শুরু হবে কত তারিখে মেরল হজ কত তারিখে শুরু হবে জানেন না হজ করেন নি হায় হায় বাবা নাকি মক্কার লোকের হজ পায় না হজ শুরু হবে আট তারিখ থেকে আট তারিখ যখন হবে তখন আপনি আপনার বাসা থেকে এহরাম বেঁধে নেবেন কিসের হজ্জের আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান ঠিক আছে দিয়ে বাসা থেকে বাসা আপনার যেখানেই হোক অনেক লোক বাসা পায় না মক্কাতে হোটেল পায় না তখন কি করে মিনাতেই পাঠিয়ে দেয় সরাসরি ওমরা করে কোথায় চলে যায় মিনায় চলে যায় আর মিনায় গিয়ে অবস্থান করে আট তারিখ এলে পরে মিনাতে গোসল করে নিয়ে কি করে হ্যাঁ তখন ওখান থেকে এহরাম বেঁধে নেয় এই হলো তামাত্তু হজ কি বলছে এখানে হজের মাসগুলিতে শাওয়াল যুলকাদা যুলহজ্জা এবার যদি আপনি শাওয়াল মাসের আগে রমজান থেকে গিয়ে বসে থাকেন তাহলে কি হবে নাকি না তখন আপনাকে অন্য হজের এহরাম বাঁধতে হবে ওমরার এহরাম করে তা সমাপন করবে অতঃপর ওই বছরেই হজের মাসগুলিতে হজের এহরাম বাঁধবে দু নম্বর হলো হজ হজ্জে কেরান হজ্জে কেরান কাকে বলে বুঝো হজ্জে কেরান মানে ওমরা এবং হজ একই সাথে করা কেরান মানে মিলানো হজ ওমরাকে একসঙ্গে মিলিয়ে করা আর তার মানে এহরাম ওমরা করার পর আপনার এহরাম খোলা যাবে না ওই এহরামই থাকতে হবে তারপরে হজ যতক্ষণ না শেষ হয়েছে যতক্ষণ না পাথর মেরেছেন দশ তারিখে ততক্ষণ আপনি এহরাম অবস্থায় থাকবেন চাহে আপনি চার তারিখে যে পৌঁছান আর এক তারিখে পৌঁছান কিংবা এক তারিখের আগেই পৌঁছান ওখানে গিয়ে ওমরা করে ওই কাপড়ই থাকতে হবে ওমরার কাপড়ই তবে কি চেঞ্জ করা যাবে না হ্যাঁ চেঞ্জ করা যাবে ময়লা ধুয়ে পরিষ্কার করা যাবে আলাদা কথা কিন্তু এহরাম ওই যে এহরামের যে কাপড় নির্দিষ্ট না সেলাইবিহীন যে কাপড় এহরামের সেই কাপড় পরে আপনাকে থাকতে হবে মহিলাদের কোনো ব্যাপারই নেই ঠিক আছে এত মেঘের আগে কিনতে এইভাবে হজ করাকে কিরান বলা হয়। তবে কিরান হজে একটা শর্ত আছে, সঙ্গে কোরবানি নিয়ে যেতে হবে, সঙ্গে কোরবানি নিতে হবে, তাছাড়া কিরান সহি না। অনেক ওলামারা ফতোয়া দিয়েছেন যে যারা কোরবানি পয়সা জমা দিয়ে দেয় তারা সঙ্গেই কোরবানি নিয়ে যায়, অতএব তাদের কিরান করা যাবে। অনেকে করছে তাই জানি না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল যে সঙ্গে কোরবানি নিয়ে গেলে, আগে যুগে তো হেঁটেই হজ করতে হবে তাই না, সঙ্গে এখন যদি গাড়ি করে কেউ নিয়ে যায় সঙ্গে, তাহলে তার কিরান হজ করা চলবে। তিন নম্বর হজ হল ইফরাদ হজ। ইফরাদ হজ কাকে বলে হুজুর? ইফরাদ মানে শুধু হজের নিয়ত করা, উমরা আপনি করবেন না, ইফরাদ মানে একা একা মানে কেবল। তাহলে ইফরাদ মানে হচ্ছে যে একা হজ করা, মানে খালি হজ করা, শুধু হজ করা, কেবল হজ করা, উমরা করবেন না। আপনি ইহরাম বাঁধবেন কিসের নিয়তে? হজের নিয়তে। ডাইরেক্ট আপনি তওয়াফ করে, তওয়াফে কুদুম করতে হবে, তওয়াফে কুদুম করতে হবে বা সাই করতে হবে না, ঠিক আছে? আর যদি সাই করে নেন তাহলে ঈদের দিনে করতে হবে না। ওসব মশলা মশাইল যাচ্ছি না, এখন শুরু শুধু শুধু জেনে নেন কিভাবে ইফরাদ হজটা হয়। তওয়াফ করলেন, তওয়াফ করে চলে গেলেন নিজের বাসাতে কিংবা মিনাতে, ঠিক আছে? তারপরে হজের দিন ওই যে ওইভাবেই লাব্বাইক বলতে বলতে আপনি সমস্ত হজের হজ পালন করলেন, আপনার ইফরাদ হজ হলো। এটা কি বলে? ইফরাদ হজ। এখানে জানতে হবে যে তামাত্তু এবং কিরান হজে কোরবানি ওয়াজিব। যদি আপনি কিরান করেন তো সঙ্গে তো কোরবানি নিয়ে যেতেই হবে বললাম, আর তামাত্তু করলে আপনি আপনাকে কোরবানি দিতে হবে, কোরবানি ওয়াজিব। ফামান তামাত্তা বিল উমরাতিল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হজ্জ ওয়া সাবআতিন দারাজাতিন। কোরবানি দিতে হবে, কোরবানি যদি না দিতে পারে তাহলে হজের তিন দিন কোরবানি রোজা রাখতে হবে। হজের দিনগুলোতে তিনটে রোজা রাখতে হবে আর বাকি সাতটা রোজা দেশে গিয়ে রাখতে হবে। যে মোট হবে তিনি কাশরাতুন কামিলা, এটা হচ্ছে দশটা রোজা কাদের পুরো। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিরাল মসজিদুল হারাম। হ্যাঁ, মক্কাবাসীদের জন্য নয়, মক্কাবাসীদের জন্য এই বিধান নয়, কোরবানির বিধান মানে হজে কোরবানির বিধান মক্কাবাসীদের জন্য নয়। সাধারণত মক্কাবাসী তো ওমরা করেই থাকে, ও খালি ওমরা, ওদের জন্য ইফরাদ হজ। ওরা কেবল হজের ইহরাম বেঁধে 8 তারিখে বাড়ি থেকে বেরিয়ে যাবে। এই হলো তিন প্রকার হজ। এই তিন প্রকারের মধ্যে সবথেকে আফজল কোনটা? সবথেকে আফজল হলো তামাত্তু। অনেকে বলে কিরান, যেহেতু আল্লাহ নবী কিরান করেছেন, আল্লাহ নবী যে হজ করেছেন কিরান হজ করেছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা পোষণ করেছিলেন যদি আমি সঙ্গে কোরবানি না নিয়ে আসতাম তাহলে আমি এহরাম খুলে হালাল হয়ে যেতাম এবং তামাত্তু করতাম। তাহলে বোঝা গেল কি তামাত্তুটা আফজাল। আর এটাই হচ্ছে সঠিক মত যে তামাত্তু হজ হচ্ছে শ্রেষ্ঠ হজ। অর্থাৎ যখন কোন সময় হজ করতে যাবেন তামাত্তু করার চেষ্টা করবেন, তবে কোরবানির পয়সা সঙ্গে রাখবেন, বুঝতে পেরেছেন? এই হলো কি যেমন আপনার সুবিধা আপনি নিজে করতে পারলে ভালো। সব থেকে সুবিধা হলো যে আপনি কোরবানি নিজে কিনে নিজে জয় করবেন এবং তার গোস্ত ফেলে দিলে হবে না। অনেকে তো কোরবানি জয় করে ফেলে দিয়ে চলে আসে না, যেমন আমরা একসময় করেছি কলজে ফলজে বের করে নিয়ে বাকিটা ফেলে দিলাম না, এরকম করা ঠিক না। এই অপচয় হচ্ছে দেখেই বিশাল বিশাল অনেক একদম এইভাবে স্তূপীকৃত কোরবানি নিয়ে মাটি খাল করে এইভাবে ফুটে দিচ্ছে, লাভ কি? এই জন্য সরকারের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে আমাদের ফতোয়া নিয়ে যে পয়সা জমা নাও বিভিন্ন এক নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে, সেই কোম্পানি তাদের ছাগল কিনে রাখবে এবং ওই স্লিপ অনুযায়ী তারাই কোরবানি ওখানে জবাই করবে, গোস্ত ছাড়িয়ে সেই গোস্ত মক্কায় বিতরণ করবে এবং মক্কার থেকে আরো বাইরে যেমন বাংলাদেশ পাঠানো হয়, আফ্রিকার দেশগুলোতে পাঠানো হয়, মুসলিম দেশগুলোতে পাঠানো হয় এবং ভিতরেও অনেক জায়গাতে কোরবানির গোস্ত বিতরণ হয়, আপনারা দেখেছেন মাঝে মাঝে। তো এটা খুব ভালো। আর যদি আপনি পারেন যে গোটা ছাগলটাই আপনি নিজে খাবেন এবং গরিবদেরকে খাওয়াবেন আত্মীয়দের খাবেন, তো ঠিক আছে, তাহলে ঠিক আছে, কিন্তু এটা খুবই মুশকিল। এই জন্য অনেক হাজিকে দেখবেন তারা যায় রান্না করেও খায় আর সেই সাথে গোস্ত শুকায়। গোস্ত শুকানো ওই পূর্ব যুগ থেকেই চালু ছিল, এই জন্য এর নাম হয়েছে কি আইয়ামু তাশরিক। তাশরিক মানে গোস্ত শুকানো, খুব ডিস্টার্ব করছে। তাশরিক মানে গোস্ত শুকানো, গোস্ত শুকানোর দিন। এই গোস্ত শুকানোর শুকিয়ে রোদে শুকিয়ে এখন তো মক্কা তো রোদ থাকে, অবশ্য বর্ষার সময় যদি হয়, এই শীতের সময় যদি বৃষ্টির সময় হলে পরে সমস্যা। তাছাড়া এমনিতেই তাপমাত্রা বেশি থাকে মক্কা, তো গোস্ত শুকিয়ে শুকিয়ে রাখা হয়। কথা যদি আপনি খেতে পারেন তাহলে পরে আপনার জন্য কোরবানি করাই হচ্ছে নিজের হাতে শ্রেষ্ঠ। এখন চলুন অন্য এক প্রসঙ্গ, ইহরাম। ইহরাম ইহরাম কাকে বলে? ইহরাম মানে হচ্ছে হারাম করা, ইহরাম মানে তাহরিম, তাহরিম মানে হারাম করা। নির্দিষ্ট কিছু জিনিস নিজের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত হারাম করা হচ্ছে ইহরাম। এখানে বলা হয়েছে হজ সাধনায় প্রবেশের নিয়ত করাকে ইহরাম বলা হয়, হজ ব্রত পালনের জন্য নিয়ত করাকে ইহরাম বলা হয়। ইহরাম বাঁধা কাকে বলে? হজ করেছেন, ওমরা করেছেন? হজ করেছেন, ওমরা করেছেন, ইহরাম বাঁধা কাকে বলে? ইহরাম বাঁধা কাকে বলে বলুন, ক্যামেরা আপনাদের কি আছে? সালাম, ইহরাম বাঁধা কাকে বলে? কাকে বলে ইহরাম বাঁধা? যেটা আলাল জিনিস হারাম করা। না না, ইহরাম বাঁধা কাকে বলে? ও তো ইহরাম মানে হলো, ইহরাম বাঁধা কাকে বলে? বলে ইহরাম বেঁধেছে, হজের জন্য ইহরাম বেঁধেছে, ওমরার জন্য ইহরাম বেঁধেছে, ইহরাম বাঁধা কি? ইহরাম বাঁধা কাপড় পরা, এটা একটা ইহরাম বাঁধা। এরপরে নিয়ত করা কোনটা? তাহলে কাপড় পরাটা ইহরাম বাঁধা, অনেকে মনে করে সাদা কাপড় পরে নিলে ইহরাম বেঁধে নিল, কাপড় বাঁধা মানে ইহরাম বাঁধা, কিন্তু তা নয়। ইহরাম বাঁধা মানে হলো কাপড় পরে আপনি খুশবু লাগাচ্ছেন, সেন লাগাচ্ছেন, সমস্যা নেই। আছে সমস্যা? কাপড় পরে আছেন, নখ কাটছেন, সমস্যা আছে? সমস্যা নেই। কিন্তু যখনই কেবলা মুখে হয়ে গাড়ি যখন চলবে আপনার, আপনি যখনই লাব্বাইকা আল্লাহুম্মা উমরা বলতে বলবেন যেমনি, তখন আপনার ইহরাম বাঁধা হয়ে গেল। একে বলে ইহরাম বাঁধা, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ইহরাম বাঁধা। সুতরাং ইহরাম বাঁধা আর ইহরাম পরা দুটো এক জিনিস না, এগুলো অনেকে ভুল করে। ইহরামে কাপড় পরে নিলেই বাস মনে করে কি ইহরাম বেঁধে ফেলেছি। যারা বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশ থেকে ঢাকায় মনে করুন প্লেন চড়ে কোথায় নামবে? জিদ্দাতে। তারা কি হুজুর জিদ্দায় ইহরাম বাঁধবে না ঢাকাতে ইহরাম বাঁধবে? কোথায় ইহরাম বাঁধবে? ঢাকা থেকে ইহরাম বেঁধে নয়, ঢাকা থেকে ইহরামের কাপড় পরে আসতে পারে, কিন্তু ইহরাম বাঁধবে কোথায়? মেকাতে, জিদ্দায় নয়। জিদ্দাতে এসে যারা অনেকে ইহরাম বাঁধে, এটা ঠিক না, হবে না, দাম লাগবে। কোথায় তাহলে? সমুদ্রের ওপরেই এলামলামের সব বরাবর একটা জায়গা আছে, সেই জায়গাতে এলে জাহাজের হাজিদেরকে সতর্ক করা হয় যে ইহরাম মেকাত সামনে আসছে, তখনই ইহরাম বাঁধতে হয়। তার মানে কি কাপড় পরে যায় না? কাপড় তো পরেই আছে, এই জন্য ঢাকা থেকে কাপড় টাপড় পরে আছে। যারা দিল্লি থেকে আসবে, যারা কলকাতা থেকে আসবে, হ্যাঁ, যারা আমেরিকা থেকে আসবে, তার যেখান থেকে আসবে, যার যেখানে মেকাত পরবে, মেকাতের সামনে বরাবর গেলেই তখন বলে দেওয়া হবে যে মেকাত আসছে, তখন ইহরাম বাঁধবে। ইহরাম বাঁধবে মানে কি কাপড় পরবে না? কাপড় সে পরে আছে, কাপড় পরা সত্ত্বেও তার সবকিছু জায়েজ ছিল। নিয়ত যখনই করবে আল্লাহু লাব্বাইক ওমরা, বাস হারাম হয়ে গেল। আপনি হারাম করলেন, কি কি হারাম করলেন পরে বলুন। এইবার চলুন কি কি হারাম করা হয় ইহরামে। পুরুষদের জন্য নিষিদ্ধ কাজ, খাস পুরুষদের জন্য বিশেষভাবে নিষেধ দুটো জিনিস, পুরুষদের জন্য বিশেষভাবে নিষেধ দুটো জিনিস, মাথা ঢাকা আর সেলাই করা কোনো জিনিস, কোনো জিনিস বলতে কোনো কাপড় পরা, সেলাই করা বেল্ট, ঘড়ির বেল্ট, জুতো চলবে, সমস্যা নেই। তারপরে ব্যাগ, পয়সা রাখা, একামা রাখার ব্যাগ, সমস্যা নেই, কিন্তু সেলাই সেলাই করা কাপড় পরা যাবে। চাদর জাতীয় কাপড় পরতে হয়, যেমন আমাদের নেতাজি ছিল, মহাত্মা গান্ধী দেখেছেন, মহাত্মা গান্ধীর লেবাস উপরে একটা থান, নিচে একটা থান, এই হচ্ছে হাজিদের এহরামের কাপড়। একটা করে দেখুন, উপরে একটা থান, নিচে একটা থান, উপরে একটা চাদর, নিচে একটা লুঙ্গি বলো ওকে, ওটাকে কাটা লুঙ্গি আর কি, সেলাই করা লুঙ্গি হলে হবে না। এই হচ্ছে পুরুষের জন্য, আর মাথা ঢাকা বিশেষ করে পুরুষের জন্য নিষেধ। যদি কেউ করে ফেলে, করতে বাধ্য হয়, তাহলে তাকে দাম দিতে হবে। এটা পুরুষের জন্য হারাম না, মহিলাদের জন্য খাস দুটো হারাম। কি? নেকাব পরা। নেকাব মানে এই চোখ বের করা, বোরকা, মুখে টাইট করে বেঁধে রাখে, চোখ দুটো বার করে থাকে, এটা বলা হয় নেকাব। নেকাব মানে হচ্ছে ফুটো। তো চোখ ফুটো করা, যে মুখের পর্দা আছে এই পর্দা ব্যবহার করা যাবে না, বরং মাথার উপর থেকে যে পর্দা এভাবে নামিয়ে যায় না, মেয়েরা জালি বলে দেখে, মুখের জালি, ওইগুলো পড়তে পারে। আর ওগুলো পরা ওয়াজিব। আজকে নেটের ডিস্টার্ব আছে, দেখেন কেটে যাচ্ছে বুঝে গেল কি, যে এই যে ফুটো, চোখ ফুটো ওয়ালা যে নেকাব আছে, সে নেকাব পরা যাবে না, বরং নেকাব না পরে উপর থেকে চাদর জাতীয়, নেট জাতীয় যে জিনিস মেয়েরা ফেলে দেয়, মুখে টাইট হয়ে লেগে থাকে না, এইভাবে ঝুলে থাকে, সেইগুলো পরা পড়তে হবে। কোন সময়? যে সময়ে পরপুরুষ সামনে আসবে। বাকি যখন পরপুরুষ সামনে থাকবে না, চেহারা খুলে রাখতে হবে। কেউ নেই চেহারা ঢেকে রাখে, তার জন্য জায়েজ না। বুঝতে পারলেন? চেহারা ঢেকে রাখা জায়েজ না। এই হলো মহিলাদের জন্য নম্বর এক। আর নম্বর দুই হচ্ছে হাত মোজা পরা। মহিলাদেরকে এমনি পর্দার জন্য কি করতে হয়? মোজা পড়তে হয় হাতে, তাই না? কারণ হাতেও সৌন্দর্য আছে, হাতে কত রকমের উল্কি, কত রকমের মেহেন্দি, কত রকমের আংটি, কত রকম নখ উঠেছে, নকল নখ উঠেছে, কত রকম নেল পালি চমক চমক বিভিন্ন আছে, যেগুলো পর্দা করতে হয়, পর্দা করতে হয়। কিন্তু এহরাম বাঁধলে পর্দা করা হবে না। আর হাত, হাতের মোজা পরা, হাত মোজা, দস্তানা পরা, বা শীতের জন্য দস্তানা পরা চলবে না। এ হলো মহিলাদের জন্য। বেশ, এবার চলুন খাস আম দুই, মানে মহিলা পুরুষ সবার জন্য হারাম, ছটা জিনিস। মহিলা পুরুষ সবার জন্য হারাম, ছটা জিনিস। আগে যে বলা হলো, মহিলা নিকাব পড়বে না, পরে ফেললে কি করতে হবে? দাম লাগবে। হাত মোজা পড়বে না, পরে ফেললে, পরা জরুরি হলে পরে দাম দিতে হবে। ঠিক আছে, এখন মনে করুন জরুরি মানে কোন সময় আবার জরুরি হয়, অনেক সময় এমন জরুরি যে আপনাকে মাথা ঢাকতেই হবে, মনে করুন প্রচন্ড জ্বর, সেই জ্বরের জন্য মাথা ঢাকতে হচ্ছে, কিংবা সেই যুগে ছিল, বর্তমান যুগে তো এরকম মনে হয় না যে হতে পারে, সেই যুগে ছিল, মদিনা থেকে 10 দিনের পথ এসে হজ করতে হতো, তাই না? এই 10 দিনের ভিতরে কোথায় পানি, কোথায় গোসল, তাই না? মাথাতে উকুন হইতো এত যে সেই উকুনে জ্বালাতে মানুষ এমনি গরমে অতিষ্ঠ, তারপরে উকুনের কামড়, কত কষ্ট। তখন যদি কারো জরুরি হয় যে মাথার চুলগুলো আমি ফেলে দেবো, তাতে উকুনের জ্বালা থেকে বাঁচতে পারি, সে ফেলতে পারে, কিন্তু তাকে দাম লাগবে। বুঝতে পারলে নয় যে বাধ্য হয়ে ফেলে, না বাধ্য হয়ে না, তাহলে কষ্ট সহ্য করো, দাম দিতে দাম দিতে আপনি যেমন দাম দেবেন, সবচেয়ে কমসে কম 300, 350, 400, 550, যেমন আছে, ছাগল দাম মানে ছাগল খুন। এই ছটা জিনিস কি কি হলো? নম্বর এক, চুল ছেঁড়া কাটা বানানা করা যাবে না। এবার যদি চুলকাতে গিয়ে ছিঁড়ে যায়, এই যেমন এভাবে চুলকাচ্ছেন এই যে উঠে গেল, এতে সমস্যা। ইচ্ছা করে যেন কেউ না ছেড়ে, ইচ্ছা করে যেন কেউ না কাটে। মাথার চুল কিংবা দেহের যে কোনো জায়গায় চুল তোলা, কাটা, ছেঁড়া, নেড়া করা যাবে না, এটা নারী পুরুষ সবারই জন্য হারাম। নম্বর দুই, নখ কাটা। পুরুষও পারবে না নখ কাটতে, মহিলাও পারবে না নখ কাটতে। তবে পথে চলতে চলতে যদি আপনার বুড়ো আঙ্গুল কিংবা কোন আঙ্গুলের নখ এমন ভাবে ফেটে গেল যে ওই ফাটা নখটা সামান্য কোণে লেগে আছে, যেখানে লাগছে জান ছেড়ে যাচ্ছে, তাই না? আর যেখানে ব্যথা থাকে সেখানে আঘাত লাগে বেশি, তখন আপনি বাধ্য, তখন এই নখটাকে ছিঁড়ে ফেললে দোষ নেই, তখন তামটাম লাগবে না, কারণ নখ তো আপনি কাটছেন না, সামান্য একটা কোণ মানে আপনার ব্যথা যন্ত্রণা দূর করার জন্য ওটা ছিঁড়ে ফেলছেন, তখন দমটম লাগবে না, বুঝতে পারলেন? এতে সমস্যা নেই। পায়ের চামড়া অনেক আপনি দেখেছেন কিভাবে মানে ফেটে ফেটে যায়, অনেক সময় ফেটে মানে এমন অস্বস্তিকর হয় যে কোথাও স্পর্শ করলেই ব্যথা হয়, ওটা ছিঁড়ে ফেলে দেন, সমস্যা নেই। কিন্তু অনেক মানুষের অভ্যাস আছে ওইভাবে খুঁড়তেই থাকে, এইটা চলবে না। কিংবা ইচ্ছা করে আপনি পরিচ্ছন্ন হওয়ার জন্য কাটবেন, চাটবেন, চা কিন্তু চলবে না। নম্বর তিন, সুগন্ধি ব্যবহার করা, কোন রকমের সেন্ট ব্যবহার করা যাবে না, তাতে আতর বলুন, পারফিউম বলুন, ক্রিম বলুন, পাউডার বলুন, সাবান বলুন, যাতে সুগন্ধি আছে চলবে না। তা সাবান, সাবান সুগন্ধিহীন সাবান ব্যবহার করতে হবে, যে সাবানে সুগন্ধি নেই সেই সাবান ব্যবহার করতে হবে, যে ক্রিমে সুগন্ধি নেই, যেমন ভেসলিন, ভেসলিনে কোন সুগন্ধি নেই ব্যবহার করতে পারবে, কিন্তু যে ক্রিম গুলো যেমন ফেয়ার এন্ড লাভলি, তারপরে উলাই, এই যে সুগন্ধময় যেগুলো আছে যেগুলো মেয়েরা ব্যবহার করলে বা পুরুষরা ব্যবহার করে অনেকে সুগন্ধ পাওয়া যায়, পাউডার, ঘামের সময় পাউডার নাই কিনা, ড্রিম পাউডার দেখেছেন খুব সুন্দর ফুলের সেন্ট, এইগুলো ব্যবহার করা যাবে না যে কোনো প্রকারের সুগন্ধ। তবে হ্যাঁ, এহরাম বাঁধার আগে সুগন্ধি ব্যবহার করা সুন্নত। এহরাম বাঁধার আগে মানে এহরামে কাপড় পরে ফেলেছেন, কাপড় পরে নিয়েছেন, দিয়ে আপনি দেহে একটু লাগিয়ে নিলেন, কাপড়ে না, কারণ কাপড়ে লাগলে থেকে যাবে, এই জন্য দেহে লাগিয়ে নেবেন, তারপরে আপনি এহরাম বাঁধবেন, আল্লাহ লাব্বাইক ওমরাতান, তাতে সমস্যা নেই, মনে এটা সুন্নত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এটা আবার সুন্নত। এহরাম বাঁধার আগে যখনই এহরাম বাঁধবেন খালাস, আপনার জন্য নারী পুরুষ সকলের জন্য সেন্ট ব্যবহার করা হারাম, চলবে না। চার নম্বর হচ্ছে বিবাহ করা, বিবাহের প্রস্তাব দেওয়া। হুজুর এখানে আমার কেউ বিয়ে হয় না বিবাহ করা, মনে করুন আমেরিকা থেকে এক ফ্যামিলি হজ করতে আসছে সৌদি আরবে, বাংলাদেশ থেকে এক ফ্যামিলি হজ করতে আসছে সৌদি আরবে, তাদের কথা হয়ে আছে যে মক্কাতে বিয়েটা সেরে ফেলব, হতে পারে না? পারে না, পারে। আমেরিকার মেয়ে কিংবা আমেরিকার ছেলে বাংলাদেশের মেয়ে মক্কাতে বিয়েটা সেরে ফেলবো, কিন্তু এরকম অবস্থায় চলবে না, বিয়ের প্রস্তাব দেওয়াও চলবে না, এহরামে হয় আগে আর না হয় পরে বিয়ের কাজ বা বিয়ের প্রস্তাবের কাজ সারতে হবে। পাঁচ নম্বর হল স্থলচর প্রাণী, পশু পাখি শিকার করা, এখানে লিখেছে ভূখণ্ডের পশু শিকার করা, ভূখণ্ড স্থলচর প্রাণী শিকার করা হারামের দুটো দু রকম আছে, এক হচ্ছে হারামের ভিতরের প্রাণী শিকার করা, এটা এহরাম অবস্থা ছাড়াও অন্য সময়ে হারাম, সবসময় হারাম, কি বুঝলেন? যেমন ভাইদুল কথা বুঝতে হবে আপনাকে, মক্কার ভিতরে একটা নির্দিষ্ট জায়গা আছে যে জায়গাটা হচ্ছে হারাম, এই হারামের ভিতরে যখনই আপনি যাবেন তখন তার ভিতরকার গাছপালা পশু পাখি আপনি মারতে পারবেন না, কাটতে পারবেন না, তবে মুরগি মুরগি জবাই সমস্যা, এটাকে শিকার বলেন না, কেউ যদি মাছ কাটে মুরগি জবাই করে শিকার করে নাকি? শিকার করা, শিকার করা, জীবিত শিকার করা, শিকার করা, গাছ কাটা, এই এই এই হারাম সীমানার ভিতরে নিষেধ, চাহে আপনি এহরামে কাপড় পরে থাকেন, চাহে না এহরামে নিয়ত থাকুক, চাহে না থাক, সব সময়ের জন্য। আর এক হচ্ছে আপনি মিকাত থেকে এহরাম মধ্যে আসছেন, দেখেছেন আমাদের মদিনা থেকে কত কিলোমিটার, প্রায় 425 কিলোমিটার, আপনি এহরাম অবস্থায় যাচ্ছেন, মাঝখানে শিকার যদি পান করতে পারবেন না, করা যাবে না। আমরা যেখানে মিকাত থেকে সাইল কাবির এহরাম বাঁধি সেখান থেকে মক্কা প্রায় 70 কিলোমিটার, এর মাঝে পাহাড়ি দেখেছেন কত পাহাড়, সে পাহাড়ে চলতে চলতে কোন জায়গায় হরিণ দেখতে পেলাম, শিকার করলাম, চলবে না? চলবে না। তো শিকার হচ্ছে নিষেধ, পাখি কি বলে পাখি পাখি মারাও চলবে না, ঠিক আছে? আর তবে হ্যাঁ, পানির মাছ শিকার করতে পারে, যদি কোন জায়গায় পুকুর থাকে, ঝর্ণা থাকে, সেখানে যদি মাছ থাকে সেই মাছ ধরে আপনি রান্না করে খেতে পারেন, এটা নিষেধ না। নিষেধ হচ্ছে কি, স্থলচর প্রাণী শিকার করা। 6 নম্বর হচ্ছে স্বামী স্ত্রী মিলন করা, স্বামী স্ত্রী মিলন করা, এবং মিলনের ভূমিকা ও আগামী যে সমস্ত কথাবার্তা ইত্যাদি আছে এসবই হারাম। আল্লাহ তাআলা বলছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথ, ফালা রাফাথ মানে স্ত্রীর সঙ্গেও এই শ্রেণীর কোন কথাবার্তা বলা যাবে না, স্বামীর সঙ্গে বলা যাবে বা অন্য কোন স্ত্রীর সঙ্গে বলা যাবে নাকি? না, স্ত্রীর সঙ্গে যদি না চলে তাহলে তো অন্যের সঙ্গে চলবেই না, ওগুলো তো হারাম, এমনি সব জায়গাতে হারাম। এখন আপনি এহরাম মেনেছেন আর সেই সময় যদি স্বামীর সঙ্গে আর কি মানেন তাহলে তো মুশকিল। হ্যাঁ, আচ্ছা স্ত্রীর সঙ্গেও এরকম কথাবার্তা বলা চলবে না। ফালা রাফাসা, কোন রকম যৌনতা নেই, কোন রকমের যৌনতা নেই। আমাদের যেমন যেগুলোকে বর্তমানে ইপটিজিং বলছে, ইপটিজিং স্ত্রীর সঙ্গে করা চলবে চলে না? স্ত্রীর সঙ্গে কি আছে, ইপটিজিং আছে না, অশ্লীলতা আছে না, ব্যভিচার আছে, চলবে না স্ত্রীর সঙ্গে, এরকম অবস্থায় চলবে না। আর ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, কোন পাপাচার চলবে না। হুজুর বিড়ি সিগারেট খাওয়া, আর বিড়ি সিগারেট খাওয়া তো পাপাচার, কাবিরা গুনাহ, সেটাও চলবে না। কোন রকমের পাপাচার হজ করতে গিয়ে চলবে না, করলে পরে কি হবে, ওই হজের সব কমে যাবে। ওলা জিদাল, কোন রকমের তর্ক বিতর্ক, ঝগড়া ঝগড়া চলছে, এমনকি মশলা মশাই নিয়েও ঝগড়া চলবে না। হ্যাঁ, তারপরে তর্ক বিতর্ক ঝগড়া এরকম হয়। তো মোট কথা হলো যে এইভাবে আপনার কোন রকমেরই চলবে না, যেহেতু আপনার এসব করলে পরে অবশ্য তার বিধান আছে আলাদা। যেমন যদি কেউ ভূখণ্ডে পশু শিকার করে, তাহলে যদি কেউ শিকার করে ফেলে তাহলে যেমন পশু শিকার করেছে তারই মতো পশু তাকে কোরবানি দিতে হবে। কিরকম পশু? হরিণ শিকার করেছে, হরিণের মতো ছাগল কোরবানি দিতে হবে, সমান সমান। এখন নীল গায়ে শিকার করেছে, নীল গায়ের মতো গরু কোরবানি দিতে হবে, বুঝতে পারছেন? যেমন পশু একদম সমান সমান তাকে। পাখি শিকার করলে জানি না, পাখি শিকার করলে ফিদে আছে কিনা তাও আমি জানি না অবশ্য, পাখি শিকার করলে কোন ফিদে আছে কিনা তাও জানি না, বলতে পারছি না এখন। ছাগল ছাড়া নিচে কিছু নেই, ছাগল থেকে ফিদে আছে কিনা তাও জানি না। তবে যেমন বিবাহ করলে, বিবাহ প্রস্তাব দিলে যদি কেউ দিয়ে ফেলে তাতে কোনো ফিদিয়া নেই, সবগুলো একরকম নয়। আচ্ছা, মিলনের জন্য কি বলা হচ্ছে, যে তাহাল্লুলের আওয়ালের আগে যদি কেউ মিলন করে ফেলে তাহলে তাকে একটা উট কোরবানি দিতে হবে। তাহাল্লুলের আওয়াল, তাহাল্লুল আওয়াল কখন হয়? পাথর মারার পর, তাই না? তাহলে তাকে একটা উট কোরবানি দিতে হবে আর তার হজটাই বাতিল হয়ে যাবে। আর তাহাল্লুলের আওয়ালের পরে করলে পরে তাকে একটা ছাগল কোরবানি দিতে হবে, ঠিক আছে? আর যদি কেউ এমন মিলন করে যা সঙ্গম না, মানে সঙ্গম ছাড়া অন্য কোন যৌনাচার করে, তাহলে তাকে ছাগল দিতে হবে, ছাগল কোরবানি দিতে হবে। ব্যাস, এই হলো মোটামুটি হজের কি কি হারাম। বাকি থাকলো হারাম মাল নিয়ে যদি কেউ হজ করতে আসে, এটা হচ্ছে প্রধান শর্ত, আগে বলাই হয়নি হজ কিসে কবুল হবে কিভাবে কবুল হবে সব বলাই হয়নি, সব মশলা মশাই চলছে আর কি। ঠিক আছে, হারাম টাকা নিয়ে হজ করিতে এলে তোমার হজ কবুল হবে কে তোমারে বলে? মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হাজি হয়ে আসে আর লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে হারাম টাকা নিয়ে হ্যাঁ হাজির হাজির হাজির কয়, খোদা বলে তুমি হাজির আমি হাজির নয়। তো হারাম টাকা নিয়ে হজ করতে, সুদের টাকা অনেক করেছো, ঘুষের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে হজ করতে, যারা ঘুষ খেয়েছে ঘুষ খেয়ে পেট মোটা করেছে তারা কিন্তু ঘুষের টাকা নিয়ে জমি বিক্রি করে, এখন জানি না সেই জমিটা ঘুষের টাকা কিনেছিল কিনা, না বাবুদ্দি সম্পত্তি এটা, এটা আমার খাস জিনিস, অনেকে আমার খাস জিনিস রেখে দেয় যে অনেক তো হারাম খেয়েছি সেই টাকা নিয়ে গেলে তো হজ করতে হজ হবে না, তো হালাল টাকা নিয়ে, তো তা তোমার হারাম যদি হারামের মাপটাই না হলে তো হজ পেলাম নাকি? অনেকে চালাকি করে, তো তাই ভাবে যে হালাল খাস জিনিস নিয়ে যাবো, তো ভাই এগুলো থেকে তোবা করতে হবে, তোবা করলে তোমাকে ঘুষ ফ্রি দিতে হবে, শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়েছো তার 3 লাখ টাকা 4 লাখ টাকা, ঠিক আছে, নিয়ে বাপের সম্পত্তি বিক্রি করে হজ করতে গেছো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি যা গোনা করেছি আল্লাহ ক্ষমা করে দাও, যৌতুক নিয়েছো 4 লাখ টাকা সেটা খবর সেটা গোনা নয়, তাহলে ও টাকা তো হজ করতে আসি নাই আল্লাহ, তো ঠিক আছে সেটা তোমার শ্বশুরকে ফেরত দাও, শ্বশুরকে জিজ্ঞেস করুন সে খুশি হয়ে দিয়েছে না মনে রাখা দিচ্ছে, হায় হায় হায় যথা সর্বস্ব সর্বহারা হয়ে যায় মনে রাখা, এমন এমন এমন তাই না, শুনলাম এক জায়গায় বোধেতে না জামাই দেখতে গেছে, তো জামাই দেখতে গিয়ে গিফট দিয়েছে মারুতি গাড়ি, জামাই দেখতে গিয়ে মুখ দেখানি যাকে বলে, কেউ আংটি দেয় কেউ টাকা দেয় জামাইয়ের হাতে, কেউ ঘড়ি পরি দিয়ে আসে, এরকম করছে কি গিফট দিয়েছে কি মারুতি গাড়ি, কত টাকা আছে অসুবিধা কি, ওই যে সমস্যা কি, এই জন্যই বাবা যখন মেয়ে বড় হচ্ছে তখন মাথা থাকে আগে থেকে, লে বাবা হারামের টাকা হারামে যাক আর হারামি টাকা হারাম খোর খাক, এ জামাই যৌতুক নিয়ে বিয়ে করছে হারাম খোর হারামি খাক, শ্বশুর সব বুঝবে না কারণ তুমি তার কাছ থেকে যৌতুক করে টাকা নিচ্ছ, আরে ভাই তীর বিন্ধা পাখি কহু নাহি গাহে গান, যাকে তুমি তীর মারবে আর সে বলে তুমি গান গাও, এখন কথা হলো অসম্ভব, আঘাত লাগবেই, আর যদি গরিব হয় মধ্যবিত্ত হয় তা বুঝতেই পারছেন কি অবস্থা, আঘাত অবশ্য 4টে মেয়ে থাকলে পর 4টে মেয়ে বিক্রি মানে বিক্রি তো বটে, 4টে মেয়ে বিক্রি করতে সমস্ত বিক্রি হয়ে যায় সম্পত্তি বিক্রি হয়ে যায় পথে পথে বসে, আর বলছে শ্বশুর খুশি হয়ে দেয়, শ্বশুর খুশি হয়ে দেয় তার মনে খুশিটা, পথে জিজ্ঞাসা করো তোমার বউ বলতে পারবে কত আঘাত লেগেছে জিজ্ঞেস করে দেখো, সুতরাং যারা হজ করতে চায় বা তওবা করতে চায় যৌতুক শ্বশুরকে ফেরত দেবে, যদি কেউ খুশি হয়ে দিয়েছে তাহলে সে ফেরত নেবে না, তাই না, যদি কেউ খুশি হয়ে দিয়েছে তাহলে সে ফেরত নেবে না, খালাস ঠিক আছে ফেরত দিল না তখন আপনার জন্য হালাল, যতক্ষণ না আপনি চেষ্টা করেছেন ফেরত দিতে ততক্ষণ আপনার জন্য হালাল নয়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা হালাল খাই হারাম থেকে দূরে থাকি, আর এই ব্যাপারে আপনারা ওই বইটা বারবার পড়ুন হারাম রুজি ও রোজগার, এই বইটা পড়ুন যারা বিদেশে